العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আজকে যে বিষয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে তাজিয়া। তাজিয়া মানে মানুষ যদি মারা যায় তাহলে তার আত্মীয় স্বজনকে সমবেদনা জানানো, এমন কথা বলা যে কথার মাধ্যমে তাদের মনে শান্তির সৃষ্টি হয়, তাদের দুঃখ বেদনা লাঘব হয়। এই অর্থ হলো তাজিয়া অথবা সমবেদনা জ্ঞাপন করা। শেখ নাসিরুদ্দিন আল-আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়াতুশরাউ তাজিয়াতু আহলিল মাইত, মৃতের আত্মীয়স্বজনকে, তার নিকটবর্তী লোকজনকে সমবেদনা জানানো শরীয়তের বিধান কর্তৃক সমর্থিত। এক্ষেত্রে তিনি দুটি হাদিস পেশ করছেন। প্রথম হচ্ছে عن قره المزني رضي الله عنه قال الرسول صلى الله عليه وسلم এক সাহাবী قره المزني তিনি বলেন, كان نبي الله صلى الله عليه وسلم اذا جلس يجلس اليه نفر من اصحابه وفيهم رجل له ابن صغير يأتيه من خلف ظهره فيقعده بين يديه فقال له النبي صلى الله عليه وسلم تحبه؟ فقال يا رسول الله أحبك الله كما أحبه فهلك. الله رسول صلى الله عليه وسلم جهن بوستن হয়তো তো মসজিদে বা যেকোনো জায়গায়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে থেকে কিছু সংখ্যক তার কাছে সাহাবা এসে তার কাছে বসতেন স্বাভাবিক। এদের মধ্য থেকে এক ব্যক্তি ছিলেন, এক সাহাবি, তার ছোট একটা বাচ্চা ছিল। ওই সাহাবির ছোট ছেলে, ওই ছেলেটি পিছন দিকে আসতো আর তিনি তার সামনে তাকে বসাতেন, ওই সাহাবি আর কি। স্বাভাবিক, বাচ্চাদেরকে এরকম করেন আমাদের দেশে, আমরাও তো এরকম করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে বললেন, তুহিব্বু, তুমি কি তোমার এই বাচ্চাকে ভালোবাসো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আহাব্বাকাল্লাহ কামা তুহিব্বু, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে ওইভাবে ভালোবাসুন যেভাবে আমি আমার বাচ্চাকে ভালোবাসি। তার মানে কি, আমার বাচ্চাকে আমি অবশ্যই ভালোবাসি। তো এই যে ছেলেটা মারা গেল, যখন সে মারা গেল, তুই সাহাবি রাদিয়াল্লাহু আনহু ব্যথায় ব্যথিত হয়ে নবীর দরসে যেমন আসছেন না, স্বাভাবিক এরকম হয় কিনা, স্বাভাবিক, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ নিলেন, বললেন, কি হলো, অমুককে দেখছি না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বুনাইয়ু আল্লাযী রাআইতাহু হালাক, তার যে ছোট ছেলেটা যাকে আপনি দেখেছেন ও মারা গেছে। ফালাকিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন আর জিজ্ঞেস করলেন তার ছেলের সংবাদ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে মারা গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআযযাহু আলাইহি, ওই সাহাবীর সমবেদনা জ্ঞাপন করলেন, তাকে সান্ত্বনা দিলেন ইত্যাদি, আর বললেন, ইয়া ফুলান, হে ভাই, হে অমুক, أيما كان أحب إليك أن تمتع به عمرك أو لا تأتي غدا إلى باب من أبواب الجنة إلا وجدته قد سبقك إليه يفتحه لك؟ قال يا نبي الله بل يسبقني إلى باب إلى باب الجنة فيفتحها إلي لهو أحب إلي. قال فذاك لك. বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ভাই, হে অমুক, তুমি বলো তো তোমার কাছে কোন জিনিসটি ভালো? তোমার বাচ্চারা তোমার কাছে থাকবে আর তুমি তোমার জীবনে তার মাধ্যমে উপভোগ করবে নিয়ামত, এটা তোমার কাছে অধিক ভালো না সে কালকে কিয়ামতের দিন তোমার আগে আগে জান্নাতের দরজা দিকে এগিয়ে যাবে আর তুমি তার সাথে যাবে, গিয়ে দেখবে সে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। তো বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলেটি তোমার সাথে দুনিয়াতে থাকুক আর তুমি তার দ্বারা দুনিয়ার লাইনে উপভোগ করো, উপকৃত হও, এটা তোমার জন্য ভালো না কাল কিয়ামতের দিন জান্নাতের দরজা তোমার আগে আগে গিয়ে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে, এটা তোমার জন্য ভালো? তাকে প্রশ্ন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এটা আমার জন্য ভালো, আমি একে আরো বেশি প্রিয় মনে করি, ভালোবাসি যে বাচ্চাটা কিয়ামতের দিন আমার আগে আগে যাবে আর আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তুমি পাবে। বলুন সুবহানাল্লাহ। তাই যদি কারো বাচ্চা মারা যায়, আয় হতাস করতে নেই, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, কিন্তু কথা হলো যদি এমন ব্যক্তি হয় যে মেয়ে হওয়ার কারণে অসন্তুষ্টি প্রকাশ করেছে আর মেয়ে মারা গেছে, এই সব হবে? সে নারাজ ছিল, আস্তাগফিরুল্লাহ, কিরকম সে যেহেতু অসন্তুষ্ট মেয়ে চায় না, এইসব পর কথা নয়, কারণ সে মেয়েই চায় না, আস্তাগফিরুল্লাহ। এই মুসলিম মুসলিম হবে, মুসলিমের মধ্যে কাফের মুশরিকের গুণ থাকবে না। আপনি মেয়ের লালন পালন করবেন, দিন শিখাবেন, শুধু বড় বিদ্যান বাড়াবার চেষ্টা করবেন না বেপর্দার মাধ্যমে, বেপর্দা ছেড়ে দিলেন আর এরকম পরবর্তীতে আল্লাহর আবরণে লিপ্ত হলো, আপনি এর দায়ী, খুব কন্ট্রোলে থাকতে হবে। আপনি জিজ্ঞেস করবেন আমাকে এটা যাই ওইটা যাই, আপনি নিজেই দেখেন যাই না যাই, সবাই জানে আল্লাহ পাক তোমাকে চোখ দিয়েছে, তোমাকে দিল দিয়েছে, তুমি বুঝো কোনটা যাই না যাই, তুমি দেখো কি ফতোয়া। বেপর্দা অবস্থায় ছেড়ে দিয়েছো, সহশিক্ষা লাগিয়ে দিয়েছ, সহশিক্ষা পর্দা ছাড়া, পর্দাহীন অবস্থায় বড় ডিগ্রি প্রাপ্ত বানিয়েছ, এগুলো হচ্ছে জায়েজ। যদি কেউ বলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা এটা জায়েজ, এটা ফরজ না, কেউ বলবে ফরজ? কোন শিক্ষায় শিক্ষিত করা ফরজ? দীন শিক্ষায় শিক্ষিত করা ফরজ। আচ্ছা আবার দেখেন, এরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, পরবর্তীতে হয়ে গেল অন্য কিছু, যেসব অঘটন ঘটছে এই দেখলে আপনি পয়লা বৈশাখকে সামনে রেখে যা ঘটল আপনারা শোনেননি, কত পত্রিকায় দেখেছেন না, ফেসবুকে দেখেননি, ইউটিউবে মজুদ, আস্তাগফিরুল্লাহ আলিম, কেন এগুলি? মুসলিমের বাচ্চা, মুমিনের বাচ্চা, তুমি দাবি করো আমি মুসলিম, কিন্তু তোমার মেয়েকে তুমি এরকম যুবকদের সামনে ছেড়ে দিবে, এটা কিরকম হয়? আস্তাগফিরুল্লাহ আলিম, ভয় করো আল্লাহকে। যাই হোক, আমার টপিকটা ওইটা নয়, বুঝাচ্ছি যদি আপনার সন্তান মারা যায়, চাই ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, আপনাকে খুশি হওয়া জরুরি কিনা? যাদের মেয়ে নাই ওরা বুঝে, যদি ভালো লোক হয়, আর যে শয়তান তার কিছু বুঝে না, যে শয়তান রূপ, ঠিক আছে, এই যে একটা নাস্তিক বাংলাদেশের তসলিমা নাসরিন, ওর সম্পর্কে আপনি কি বলবেন, কি বলবেন? এরকম যদি শয়তান হয়, কবিস হয়, মালউন হয়, অভিশপ্ত, এদের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে আমাদের কার সাথে, মুসলমানদের সাথে, আর মুসলমানদের ব্যাপারে আমরা সম্বোধন করে কথা বলি, সাধারণত বসছে কাবিরদের সাথে কাবির হিসেবে কথা বলতে হবে, নাস্তিক ওকে বোঝাবার জন্য অন্য তরিকায় বলতে হবে, তার জন্য প্রয়োজন ডক্টর জাকির নায়েকের, ঠিক না উনি? আর তুমি তার বিরুদ্ধে ও হয়তো গবেষণা, ও হয়তো তার নিন্দাবাদ কিছু বুঝি নেই না। দেখলাম সেদিন ডক্টর জাকির নায়েক কোন এক বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু সেইটা বুঝেই প্রথম উত্তর শুনি, মানে তিনি যেমন বলেছেন আপনার প্রশ্নটি খুব সুন্দর হয়েছে, বলেন না এটা, তো যখন আপনার প্রশ্ন খুব সুন্দর হয়েছে সেইটাই বুঝবি, এটা হলো তার কৌশল অবলম্বন। একটা মানুষ প্রশ্ন করলো, আপনি যদি বলেন তোমার প্রশ্নই হয়নি, তো কি হবে? আর সে কি সাধারণ মানুষের সাথে কথা বলে বড় বড় শিক্ষিত মানুষ, ঠিক না? বড় বড় শিক্ষিত, অনর্গল ইংলিশ বলে, আর বড় ডক্টর না, বড় বিজ্ঞানী বিদ্যান, আর তুমি এটাও মিয়া কিছু বুঝে না বসে। পরে দেখা যায় একটা মিথ্যা অপবাদ দিয়েছে ডক্টর জাকির নায়েকের উপর, একদম মিথ্যা, সে আলিম। তুমি কি জানো না সূরাতুল হিজরাত পড়ো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ঈমানদারগণ, যদি তোমাদের কাছে কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে, তাহলে সংবাদটি তোমরা যাচাই করো। বলে দিল অমুক এরকম বলেছেন, আপনি খুশি হইবেন, হাত দিয়ে দিলেন না, আগে যাচাই করবেন সত্য না মিথ্যা। সে আল্লাহ তার মাধ্যমে হাজার হাজার মানুষকে দিন ইসলামে প্রবেশ করিয়েছেন আর করছেন, বা প্রবেশ করিয়েছেন এবং করাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তার যদি দুষ্টুটি হয় তা নিয়মতান্ত্রিক বলতে হবে, কে আছে দুষ্টু থেকে মুক্ত? তাই যাদের মন খারাপ, মন ফ্রেশ করো, আকীদা ঠিক করো, ভালো ভালো লোকের বিরুদ্ধে লাগবেন না, ও যেটা তোমার তোমার নষ্ট হবে, তার কিছুই নষ্ট হবে না, নষ্ট হবে যা তোমার। আচ্ছা, এই সাহাবীকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি কি চাও তোমার বাচ্চাটা কাল কিয়ামতের দিন তোমার আগে আগে যাবে আর তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে, এটা পাপ ভালোবাসো তুমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, অবশ্যই না না, ওই সাহাবী বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, তাহলে তুমি যে আশা করেছো যে তুমি পাবে। ওতে বোঝা গেল মানুষ আল্লাহর সাথে যেরকম ধারণা রাখি ওইরকম আল্লাহ পাক তার সাথে ব্যবহার করেন, সুবহানাল্লাহ। তো আল্লাহর সাথে আপনি ভালো ধারণা রাখবেন না খারাপ ধারণা? যে যে অবস্থায় আছে সে আল্লাহর সাথে ভালো ধারণা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার তিন দিন আগে বলেছেন, জাবির বিন আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমাদের কেউ যেন খারাপ ধারণা রেখে মৃত্যুবরণ না করে, বরং তোমাদের সবাই যেন, তোমরা যেন ভালো ধারণা রেখে আল্লাহর সাথে আল্লাহর ব্যাপারে মৃত্যুবরণ করো। ভালো ধারণা কি? আল্লাহ আমাকে মাফ করবে, ঠিক না? ঠিক, ভালো ধারণা কি? আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দিবে, আল্লাহ আমাকে কবর আযাব থেকে নাজাত দিবে, আল্লাহ আমাকে ভালো অবস্থায় রাখবেন, আমার পরবর্তী উত্তরসূরি যারা রয়েছে আল্লাহ তাদেরকেও ভালো অবস্থায় রাখবেন, বলেন সুবহানাল্লাহ। ভালো ধারণা হবে কার সাথে? ভালো ধারণা হাদিসে কুদসি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আব্দি বি, আমার বান্দা আমার সাথে যেরকম ধারণা রাখে ওইরকম আমি তার সাথে ব্যবহার করি। আর তোমার ধারণা এরকম সংকীর্ণ, তো তোমার এরকম, তাই আমরা আল্লাহর সাথে যেরকম ধারণা করি, যেরকম ভালো ধারণা আমাদের, ওইরকমই আমরা পাই, বলেন আলহামদুলিল্লাহ। পান কি ধারণা? তাহলে ভালো ধারণা রাখবেন সবসময়। আচ্ছা, ওই সাহাবী যখন এই সংবাদ শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে, তিনি বললেন, আল্লাহ পাক আমাকে আপনার জন্য উৎসর্গ করে দিন। এই যে ফজিলত, এই যে মর্যাদা, যদি এই সাহাবীর জন্য নির্দিষ্ট না আমাদের সকলের জন্য? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সকলের জন্য। আলহামদুলিল্লাহ, তাহলে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য এই ফজিলা। আচ্ছা, বলছেন আখরাজা আন-নিসাঈ ওয়াসসিয়াম লাহু ওয়া হিব্বান আল-হাকিম আহমদ, হাদিসটি সহিহ। এই হাদিস উল্লেখ করে তিনি বুঝাচ্ছেন যে তাযিয়া বা সমবেদনা জ্ঞাপন করা এটা সুন্নাহ। কার সুন্নাত? নবীর সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে এমন ভাবে আপনি কথা বলবেন, যেমন একজন লোক মারা গেছে, তার ছেলে আছে, তার আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, নিকটতম অথবা যারাই মনে করেন ব্যতীত, ওদের সবাইকে সমবেদনা জ্ঞাপন করবেন। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সৌদিতে করে কিনা, আমাদের দেশে এটা কিছু বুঝি না, ওই বেলা কি আচরণ করবে, তাজিয়াত বাজিয়াত বেলা তেমন কিছু বুঝে না তারা। দেখবেন বেদাত সম্পর্কে আলোচনা আসবে আল্লাহ যদি পরবর্তীতে। এই একটি হাদিস, হাদিসটি যেহেতু নির্দ্বিধায় সহি, আর দ্বিতীয় হাদিস আর বললাম না এখানে, দ্বিতীয় হাদিস সম্পর্কে শেখ কিছু কথা বলেছেন। এই হাদিসটি যথেষ্ট তাজিয়া পেশ করার জন্য। এবারে কিরকম তাজিয়া, সমবেদনা জানাবে কিরকম? সে এমন শব্দ উল্লেখ করে সমবেদনা জানাবে যে শব্দ ব্যবহার করলে মনে করে তার কিছুটা চিন্তা লাঘব হবে, কষ্ট কিছুটা, ব্যথা কিছুটা লাঘব হবে, আর তাদেরকে ধৈর্য ধারণ করার, আল্লাহর জাতির উপর সন্তুষ্ট থাকার জন্য উৎসাহ প্রদান করবে। কারণ এই জিনিসটি কার, যাকে আল্লাহ নিয়ে গেছেন ও কার? কথা বুঝছেন? আপনি কার? আপনার বাপ কার? আপনার মা কার? আপনার ছেলে কার? আপনার মেয়ে কার? আপনার স্ত্রী কার? সবই কার? আপনি কার? আলহামদুলিল্লাহ। এই দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমবেদনা জ্ঞাপন করতেন, দেখবেন পরে হাদিস বলছেন যেসব শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত ওগুলো বলতে পারে, আর যদি না জানে সে তার নিজ পক্ষ থেকে নিজের ভাষায়, বাংলা ভাষায়, আঞ্চলিক ভাষায় যে যেরকম জানে ওই রকম বলবে। কিন্তু অবশ্যই শিরকি কালাম বলবে না, হ্যাঁ, বেদাতি কালাম বলবে না, আল্লাহ নাফরমানি হয় এরকম কিছু বলবে না, সেটা তো বুঝি। এক্ষেত্রে কয়েকটি হাদিস, প্রথম নম্বর উসামা বিন যায়েদ বলেন, أرسلت إلى رسول الله صلى الله عليه وسلم بعض بناته أن صبيا لها أو ابنا أو ابنة قد احتضرت تشهدنا، قال فأرسل إليها يقرأها السلام ويقول إن لله ما أخذ ولله ما أعطى وكل شيء عنده إلى أجل مسمى فلتصبر ولتحتسب. حديث البخاري ومسلم. أسامة بن زيد بن الله رسول صلى الله عليه وسلم كتير تركون يكرمي شنبات فرحة لهم جي تارك بچا تاي چلو بيمي আর অন্য রেওয়ায়েতে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বললেন যে আমি ওই রিওয়ায়াতে উমাইমা বিনত যাইনাব, ওর নাম হচ্ছে উমাইমা বিনত যাইনাব। তো উমাইমা বিনত যাইনাব কাদ উহতিদিরাত, তাহলে বুঝা গেল কার মেয়ে? যাইনাবের মেয়ে উমাইমা। সে মৃত্যু তার সন্নিকটবর্তী, তাই আপনি আমাদের কাছে আসুন, অর্থাৎ জেনাব রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার মেয়ের মৌত উপস্থিত, আপনি আসেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে রূপ পাঠালেন, তিনি বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা ওয়া তাবাওয়ালাহু মা আ'তা, নিশ্চয় আল্লাহ যা নিয়ে যায় তা আল্লাহ, আর যা দেন তাও আল্লাহ, আর প্রত্যেকটি বস্তু নির্ধারিত সময়ে রয়েছে আল্লাহর কাছে। وكل شيء عنده الى اجل مسمى, প্রতিটি বস্তু, তাহলে প্রতিটি বস্তু বলেছেন, প্রতিটি প্রাণী বলেন, এই প্রাণী যখন বলেন প্রতিটি বস্তু, এই বস্তুর মধ্যে প্রাণীও শামিল, ঠিক না? কথা বুঝছেন? وكل شيء عنده الى اجل مسمى شيء, এইটাও সেই, এইটাও সেই, এইটাও বস্তু, এইটাও বস্তু, প্রতি বস্তু সময় নির্ধারিত রব্বুল আলামিনের দরবারে, অর্থাৎ আল্লাহ সময় নির্ধারিত করে দিয়েছেন। আপনার সময় কতটুকু নির্দিষ্ট কিনা? আচ্ছা, কেউ বলতে পারে আমি মরবো না? অবশ্যই মরবে। তাহলে আপনার সময় নির্দিষ্ট, কতদিনের জন্য আছেন বা এসেছেন, কতদিন থাকবেন আপনি জানেন না, জানে আল্লাহ। আচ্ছা, বাকি জীবনে আপনি কতদিন সুস্থ থাকবেন, কতদিন অসুস্থ থাকবেন, কিছুই আপনি জানেন না, জানে কে? আল্লাহ। আপনি বর্তমানে ভালো অবস্থায় আছেন, অর্থাৎ সচ্ছল অবস্থায়, আপনি জানেন আরো দুই বছর পর, আরো কিছুদিন পর আপনি অসচ্ছল হয়ে যাবেন, কেউ জানে? আচ্ছা, আপনি বর্তমানে অবসর সময় পাচ্ছেন, আপনি কি জানেন কিছুক্ষণ পর আর বা কিছুদিন পর আর অবসর সময় পাবেন না? কেউ জানে না। সুবহানাল্লাহ। আপনি বর্তমানে যুবক, মাশাআল্লাহ, আপনি তো জানেন আপনি মুমতাজ, কিন্তু একদিন তো আসবে আপনি বৃদ্ধ হয়ে যাবেন। অনেক সময় দেখা যায় মানুষ যুবক একটি বৃদ্ধ হয়ে যায়, আছে না বৃদ্ধির মতো আচরণ? সুবহানাল্লাহ। তো কিসের করাই? আপনি বর্তমানে আপনার জীবন আছে, অর্থাৎ এই দুনিয়ার জীবন, জানেন না আপনি হয়তো এই দুনিয়ার জন্য প্রায় শেষ হয়ে যেতে পারে কোন দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কুল্লু শাইইন ইন্দাহু ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেক বস্তুর নির্দিষ্ট সময় রয়েছে, আজাল মা'লুম, আজাল মা'লুম, সময় নির্দিষ্ট। অতএব ফালতাসবির, সে যেন সবর করে, অর্থাৎ তার মেয়ে, অথবা তুমি সবর করো, ওয়াল তাহতাসিব, আর তুমি সওয়াবের আশা রাখো। বুঝা গেল, কেউ যদি মারা যায় তো তার আত্মীয়স্বজনকে এ কথা বলে সর্বদা জ্ঞাপন করা সুন্নাহ। যদি আপনি জানেন আলহামদুলিল্লাহ, আমি কি, কিন্তু শেষ নাসুদ্দিন রহমাতুল্লাহ বলছেন, যেসব দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণিত, ওগুলো বলতে পারে কিংবা বাইরেও বলতে পারে, যে শব্দে শব্দ উল্লেখ করে অথবা যেভাবে সম্বোধনা জ্ঞাপন করলে তার দুঃখ বেদনা লাঘব হয়, এরকম শব্দ এরকম কথা সে বলবে। কিন্তু অবশ্যই যে শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সেইসব শব্দ ব্যবহার করা উত্তম, এর মধ্যে সন্দেহ আছে নাকি? কি বলেছেন? ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া তাবাওয়ালিল্লাহি মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইন্দাহু ইলা আজালিন মুসাম্মান। তারপরে বলবেন, ফাসবির ওয়াহতাসিব ওয়া তাওয়াক্কাল তাসবির ওয়াল তাহতাসিব। আচ্ছা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পাঠালেন, তখন তিনি অর্থাৎ জেনাব যেভাবে অন্য রওয়ায়াত মোতাবেক وارسلت تقسم علي لياتينها, তিনি কসম করে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে হবে। তার বাপ তো বেশি মুশকিল, ঠিক না? আচ্ছা, এই প্রসঙ্গে কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আছে, ছেলে মৌজুদ, মাশাআল্লাহ, স্ত্রী আছেন, মা বাবা আছেন, বেশ। আচ্ছা, এইসব কার গুণ? ফেরেশতা, নূর, না মানুষের গুণ? ফেরেশতা কি না মানুষ, নূর নূর নূর নিয়ে বসে আছে, তোমাকে আল্লাহ বেদিন দেয়নি, বুঝো না? কয়টা কয়টা মেয়ে? ওরা নূর। আর এখানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নূর নূর বলে বসে। যদি কেউ বলে মানুষ সে কাফের, বলে কিনা আস্তাগফিরুল্লাহ আলাইহি, আকীদা ঠিক করবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না কি নূর? কিরকম নূর? নূর ভাগ হয়, নূর পেশা পায়খানা করে। তারা এমন এমন দলিল পেশ করবে যেগুলো কোনো মানে আজীব কোনো ইয়ে নেই। এগুলো হয়তো তার গুণ আছে, আল্লাহ পাক দিয়েছেন নুরানি। আমরা বলি না একটা মানুষকে দেখলাম খুব ভালো, বলে মাশা আল্লাহ মানুষের চেহারাটা নুরানি, অনেকে বলে না, বলি কিনা এই জন্য সে কি নূর হয়ে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাব নিয়ে এসছেন, কালামুল্লাহ নিয়ে এসছেন, কালামুল্লাহ নূর কিনা? নূর। কিন্তু সরাসরি আপনি এটা নূর দেখছেন? শিরিক আর বেদাতের অন্ধকার যখন আপনি ইলিম প্রচার করবেন তখন এটা হয় নূর। অনেক সময় কোন কোন আলিমকে বলা হয় মাশাআল্লাহ এই লোকটি আমাদের এলাকার জন্য নূর, আমরা বলি না। শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি যখন এখানে ছিলেন আমরা মনে করতাম তিনি এখানকার নূর, যখন তিনি মারা গেলেন আমরা বলতাম এদিকে আসতে হচ্ছেন তো আল্লাহ একদম অন্ধকার হয়ে গেছে। তো এই জন্য ইবনে উসাইমিন কি নূর হয়ে গেলেন? নূর মর্যাদা ঠিক গিয়ে লক্ষ্য রক্ষে তাকে নূর বলা যায়। সাধারণ একটা লোককে যদি নূর বলা যায় তাকে নূর বলা যায় না, কিন্তু শুধু আপনি বলছি কি শুধু নূর নবী নূর নবী নূর, এটা কি? এটা কুফরি আকীদা। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামাহ ওয়ালা ফখর, কিয়ামতের দিন আমি আদম সন্তানের নেতা হব। বলেন তো যদি তিনি আদম সন্তান না হতেন তাহলে তিনি কি আমাদের নেতা হবেন? জিব্রিল আলাইহিস নেতা না, জিব্রিল আলাইহিস সালাম ফেরেশতাদের নেতা, আর আমাদের নেতা যেভাবে আমরা মানুষ ওইভাবে আমাদের নেতা হবেন কি? মানুষ। আচ্ছা বলেন তো আমাদের নেতা যদি হয় জিন তো কি হবে? জিন আপনাদের নেতা? এই বলতে আমাদের নেতা জিন? এক জিন নেতা, তোমার বড়াই চলবে না, তুমি জিন অসুবিধা নেই, আমার আলোচনা শুনো, ঠিক না? দর্শ শুনো, হকের উপর চলো, কিন্তু তোমার নেতৃত্ব চলবে না, কারণ মানুষের ইজ্জত বেশি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওই জিন আর ওই মানুষ, মানুষের সাথে জিনের কোনো তুলনা হয় না। যদি এই দুই জাতি মুকাল্লাফ শরীয়তের বিধান পালনে তারা দুইজন আদিষ্ট, অর্থাৎ মানুষ আর জিন, কিন্তু মানুষের ইজ্জত জিন থেকে অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর ফজল আর করম কি আমাদের উপর? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। আচ্ছা জেনাব বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কসম আসতে হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর ওই সাহাবী অর্থাৎ উসামা বিন যায়েদ বলছেন আমরা সবাই দাঁড়ালাম। আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে ওই বাচ্চাকে তার কোলে নিলেন। ওই সময় তার শ্বাস যেন এরকম এরকম টানছে আর কি, মারা যাওয়ার উপক্রম। ওই মুহূর্তে বলছে ফিল কওম সাদ ইবনে উবাদা ও মুআদ ইবনে জাবাল ও উবাই ইবনে কাব আহসিব ও যায়েদ ইবনে সাবিত রিজাল, তাহলে যারা ছিলেন দুই জায়গায় এদের মধ্যে থেকে ছিলেন সাদ ইবনে উবাদা, মুআদ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, আরো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ দিয়ে পানি বাড়তে লাগলো, কারণ তার নাতিন তো, যদি উমামা উমাইমা হয় একটি রওয়ায়াত, তাহলে নাতিন না, এরকম কুলে নিয়েছেন বাচ্চা যেমন এরকম করছে শ্বাস নিচ্ছে লম্বা লম্বা টান দিচ্ছে, হ্যাঁ বুঝে যাচ্ছে মারা যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে তার দুই চোখ দিয়ে পানি বাড়তে লাগলো। আচ্ছা আপনার বাচ্চা যদি একটু অসুবিধা হয় আপনার কি অবস্থা? কান্না আসে কিনা? কেউ যদি মারা যায় কান্না আসে কিনা? তো অবশ্যই কান্না আসে, নিষেধ গুণটা বিলাপ করা, বাবা রে বাবা রে, হ্যাঁ নিষেধ। কিন্তু তুমি মানুষ হিসেবে তুমি ব্যতীত হবে, চোখ দিয়ে পানি আসবে। আচ্ছা তখন এই সময় সাদ من عباده رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كي قلني ما هذا يا رسول الله وقد نهيت عن البكاء يا رسول الله إذكي وذو جابري تو نشد كرلن كرنا كرت نشد كرلن تقول نبي كريم صلى الله عليه وسلم قلن إنما هذه رحمة يضعها الله في قلوب من يشاء من عباده وإنما يرحم الله من عباده الرحماء سبحان الله الله رسول صلى الله عليه وسلم رحمة الله باك تار من در مدد تكي جار مدد چاہ جار انتر چاہ اي رحمت دان کرے اور الله باك تالر قول رحم قولن جا حج دویا شی تاہولے دویا گون تھا کہتے بھولو کلن اوشی دویا گون تھا کہتے بھولو انما يرحم الله من عباده الرحماء انور ویدی اسٹر رسول صلی اللہ علیہ وسلم الراحمون يرحمهم الرحمن جرا دویا شی جادر مدد رحمت اچھے اللہ پاک دان دویا شیل شیئی وکی دویا لیو شیئی رحمان تالی رکر رحم کرن اگر اپنار مدد جدی دویا گون تھکے بولن الحمدللہ اپنے ڈاکات ہو بیننا اپنے شنطاشی ہو بیننا اپنے ظالم ہو بیننا اچھا ظالم بیترے رحم اچھے ڈاکاتر بیترے رحم اچھے شنطاشی بیترے رحم اچھے آر جدی آوار جدی راستر پودھان جدی ہوئے ظالم তাহলে এর মতো দালিম আর অত্যাচারী আর কে হতে পারে যে রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও দালিম আর সন্ত্রাসী বলো আউযুবিল্লাহ এরকম আছে কিনা এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ثلاثه لا يكلمهم الله يوم القيامه ولا ينظر اليهم ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زان ملك كذاب وعائل مستكبر كين بكتير ستي قيام الدين الله قطع بلنا تادر كي پاك ور بلنا تادر دي كي جشتي فل بلنا برام تادر كي بشون شاستي بدون ده شاستي دي بلنا একজন হলেন বয়স্ক কিন্তু বেবিচারী জিনাকারী সে বুড়া তবু জিনাকারী আস্তাগফিরুল্লাহ এরকম আছে কিনা মাঝে মধ্যে পাওয়া যায় আল্লাহ আমাদের সবার হেফাজত করুন ইজ্জত ইজ্জতের হেফাজত করুন শেখ জানি আরেকটা মালিক কাজ্জাব রাষ্ট্রপ্রধান বাদশাহ প্রেসিডেন্ট অথবা বড় মিয়া আবার মিথ্যা বলে মিথ্যা যদি প্রেসিডেন্ট মিথ্যা বলে তাহলে মিথ্যা বলার কি বুঝুন প্রধানমন্ত্রী মিথ্যা বলে আছে কিনা না নাই প্রধানমন্ত্রী মিথ্যা বলবে সে তো প্রধানমন্ত্রী তার ইজ্জত বেশি মিথ্যা বলার কারণটা কি যে প্রধানমন্ত্রী মিথ্যা বলে অথবা বাদশাহ বা প্রেসিডেন্ট মিথ্যা বলে তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ পাক তার সাথে কথা বলবেন না তার দিকে তাকাবেন না لا يكلمهم الله يوم القيامه ولا ينظر ولا يزكيهم تذكر کہ پاک کرنا برام لهم عذاب اليم تذكر کہ بدنا ایک شاستی ہے اچھا شاستی لے کون دیکھ کون جگہ ہوگا جہنم میں استغفر الله خبردار رسول اللہ مِتھا بولا خبردار بڑو میاں نہیں تم بڑو لیتا مِتھا بولا یہ یہ ہی چلے کہہ رہے جدی مالک کذاب ہے سچے بڑو تم جدی ایک سنگٹن پردھان ہو কেন মিত্র ঠিক আছে তুমি ফোরম্যান তোমার ইজ্জত মোতাবেক তুমি একটা প্রতিষ্ঠানের মুদির বা ম্যানেজার মিথ্যা বলবে কেন ওই হিসাবে সাধারণ লোকের চেয়ে তোমার মিথ্যা বলার গুণা বেশি যে যে করে এবার যদি প্রধানমন্ত্রী মিথ্যা বলে তাহলে তার গুণা কত বড় হবে যদি প্রেসিডেন্ট মিথ্যা বলে তাহলে তার গুণা কত বড় হবে বাদশাহ রাজা যদি মিথ্যা বলে তার গুণা কত বড় হবে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন তো রহম করবেন আমিন জুলুম করবেন না কারো উপর জুলুম করতে নাই সুযোগ বুঝে বলা পেয়েছি খবরদার ভয় করো একদিন তোমাকে বা আমাকে আমাদের সকলকে আল্লাহর দরবারে হাজিরি দিতে হবে কিনা ওই দিন কারো রাজত্ব থাকবে না, লিমানিল মুলকু লিয়াউম রব্বুল আলামিন বলবেন। আজকের রাজত্ব কার? কোন প্রধানমন্ত্রী থাকবে, কোন প্রেসিডেন্ট থাকবে, কোন বাদশাহ থাকবে, কোন অমুক থাকবে, আর তমুক থাকবে, কারো রাজত্ব চলবে না, কারো লড়াই চলবে না। একমাত্র পরাক্রমশালী লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহরই রাজত্ব থাকবে, সুবহানাল্লাহ। তাই যেহেতু আপনি বা আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, তাই আল্লাহকে ভয় করেই চলবেন, ওয়াহিদ কারো বিরুদ্ধে মুক্ত অপবাদ দিবেন না। যে কোনো আলেম যারা হক পথে পথিক, হকের পথে লোকজনকে দাওয়াত দিচ্ছে, আপনি তাদের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। দুঃখ লাগে যখন দেখতে পাই ফেসবুকে, কারণ আমি ফেসবুকে আমার কার্যক্রম আছে তো কিছুটা, বুঝতে পারছেন হ্যাঁ, দেখি একটা আলিমকে একটা সন্ন্যাসীর মতো বানিয়ে দিয়েছে, দেখেন আপনারা, একজন একজন বিদ্বানকে আরো কিছুর মতো বানিয়ে দিয়েছে, ব্যক্তিগত ঈর্ষার কারণে, হিংসার কারণে এরকম ব্যঙ্গচিত্র করা, লোকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, কত বড় মহাপ। আবার যেসব ইখতিলাফ আমি দেখেছি শিরিক বিদাত ছাড়া বাকি যেগুলো হালকে হালকে মশলা নিয়ে, হাত মুখে বাঁধবে না, নিচে বাদ এ নিয়ে বস অমুক, এরকম মিথ্যা বলেছে, আজ মিথ্যা বলেছে, দেখুন তো একটা কিরকম। এই হাদিসটি বুখারি মুসলিম এর দ্বারা বোঝা গেল, কেউ যদি এই হাদিস থেকে কয়েকটা কথা আমরা জানতে পারলাম, সমবেদনা জ্ঞাপন করা সুন্নাহ, নবী নিজে করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি ভাবে তার জন্য দোয়া, এমন কথা বলা যার মাধ্যমে তার মনে শান্তির সৃষ্টি হয়, আগের হাদিস এবং এই হাদিস। এরপরে তিনি আরো কয়েকটি হাদিস পেশ করেছেন, এর মধ্যে থেকে একটা হলো বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রওয়ায়াত বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআহাদুল আনসার ওয়া ইয়াউদুহুম ওয়া ইয়াসআলু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবাদের খোঁজ খবর নিতেন, তাদের দেখাশোনা করতেন, তাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয় তার দেখাশোনা করতেন, তাদের ব্যাপারে জিজ্ঞাসা করতেন। কিন্তু বলেন তো এটা মানুষ যে যত বড় একসাথে সবার কথা জিজ্ঞেস করতে পারবে না, কারণ একই মানুষ আপনারা এখানে যারা উপস্থিত হন সবার সাথে আমি একই ভাবে আচরণ করতে পারবো, খেয়াল রাখবেন কিছু মানুষ মূর্খ বুঝে না, বুঝলেন আপনি ব্যস্ত আমার সাথে কথা বললেন, আমি চলে এলাম, তো আমি কি এই সময় বলো দিও আমার ইজ্জত দিল না, বলো নাকি বদ্ধারণা, নাকি এটা বদ্ধারণা, বদ্ধারণা থেকে বাঁচা প্রত্যেক মানুষের জন্য ওয়াজিব, বদ্ধারণা করবেন না, এত কি করেছে এরকম এরকম কিছু বুঝে না বুঝে বলে তিনি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে বদ্ধারণা থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন, বলছেন ইয়াকুম মাদদান ফা ইন্না যন্না আকরাবুল হাদিস, তোমরা বদ্ধারণা থেকে বাঁচো, দূরে থাকো, কারণ বদ্ধারণা হচ্ছে সবার বড় মিথ্যা কথা। আর রব কি বলেছেন সূরাতুল হুজুরাত, ইজতানিবু কাসীরান মিনাল যন ইন্না বাযাল যন্নি, তোমরা বেশি বেশি ধারণা থেকে বাঁচো, কারণ কোন কোন ধারণা হয় গুনাহ। আচ্ছা এই যে ধারণা, এটা কোন ধারণা? বদ্ধারণা বুঝলেন আপনারা, বাংলা না উর্দু এটা, মাশাআল্লাহ। আচ্ছা সাহেব সামনে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছালো যে কোন এক মহিলার, আনসারি কোন এক মহিলার ছেলে মারা গেছে, আর এটি তার মাত্র তার একমাত্র ছেলে ছিল, তাই এই মহিলার কি অবস্থা হবে বলেন তো? যদি কোনো একটা বাচ্চা মারা যায়, মা বাপ উভয় আছে, এই দুইজনের মধ্যে কার কষ্ট হবে বেশি? এটা সবাই বিশ্বাস করেন? এর মধ্যে কোনো মতবিরোধ নেই না? মায়ের কষ্ট হবে বেশি, হ্যাঁ রে হ্যাঁ, বাপেরও কষ্ট হয়, সন্দেহ নেই, বাপের কষ্ট হবে না এটা বলা যায়। তাই মায়ের হক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি যার সাথে আমি সদ্ব্যবহার করব তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন এটা, আল্লাহ রাসূল বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন এটা, বললেন, তোমার মা। মায়ের সাথে লড়াই হয় না স্বাভাবিক, কি করবেন? একটু সবর করতে হবে আপনাকে। তো এসে জিজ্ঞেস করে এইটা, আমি বললাম একটু সবর করো, কি করা যাবে, বাকি সামনে যাবো না যেহেতু এই টপিক এইটা না। আচ্ছা দেখেন, এবারে ওই মহিলা তার ছেলে মারা গেছে, খুবই ব্যথিত তিনি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, তার কিছু সাহাবাও ছিলেন তার সাথে। যখন ওই মহিলার বাড়ির কাছে আসলেন, দরজার কাছে, বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে আসতে চান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে সমবেদনা জানালেন আর বললেন, আমি শুনেছি তোমার ছেলে মারা যাওয়ার কারণে তুমি খুবই ব্যথিত, তুমি হায় উদ্দেশ্য করছো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর ভয় করার নির্দেশ দিলেন আর ধৈর্য ধারণ করার নির্দেশ দিলেন। ওই সাহাবিয়া ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি বলেন আমি জাযা মাযা করবো না, হায় উদ্দেশ্য করবো না, কি কারণে? কারণ আমি তো এমন মহিলা, এখন আর বাচ্চা জন্ম দিতে পারি না, মাত্র আমার একটা ছেলে ছিল, আমি হায় উদ্দেশ্য করবো না। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আর রাকুব আল্লাযী ইয়াবকী ওয়ালাদাহা। নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাকুব হচ্ছে অথবা আটকুরা হচ্ছে ও, যে যার সন্তানকে রেখে দেয়, অর্থাৎ যার সন্তান জিন্দা মারা যায় না। অন্যরা ব্যাধি আছে স্পষ্ট, বলতো তোমাদের মধ্যে থেকে আটকুরা কে? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার সন্তান নেই যে আটকুরা। আটকুরা সবাই বুঝেন তো নাকি? বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট আটকুরা ছিল? সে হলো আটকুরা যার কোন সন্তান আল্লাহর দরবারে সে আগে পেশ করতে পারে। সুবহানাল্লাহ, বাচ্চা মারা গেছে, শুকরিয়া দেখো, আলহামদুলিল্লাহ, গেছে আল্লাহর প্রতি। আর আগে শুনলেন তো, যদি তোমার বাচ্চা মারা যায় নাবালিক অবস্থায়, তোমার জন্য কাল কিয়ামতের দিন তোমার আগে আগে যাবে জান্নাতের দরজা তোমাকে খুলে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনার বাচ্চা যদি আপনার সাথে থাকে, দেখছেন না দরজা টরজা আছে, আপনাকে কতটুকু সহযোগিতা করে করে কিনা, কি বলবো, এগুলো তো আপনারা নিজে বুঝেন। আল্লাহ আকবার। আচ্ছা ইব্রাহিম আল ইসমাইল আলাইহিম আসসালামের ঘটনা তো আপনারা জানেন, ইব্রাহিম আল ইসলামের ছেলে ইসমাইল আলী ইসলাম একদম ছোট বাচ্চা, সব তার সাথে চলাফেরা করতেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন, ইসমাইলকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলী ইসলাম তাৎক্ষণিক রাজি, রাজি হয়ে গেলেন কিনা? বললেন, না মিন্না মিন্না মিন্না মিন্না, না এটা না, এই বিধান এটা পালন না করলেও হয়, কেউ কেউ আছে এরকম ওটা নির্দেশ, সুযোগের সন্ধানে থাকে, মুমকিন মিন্না মিন্না। ইব্রাহিম আলী ইসলাম বললেন, আল্লাহ তু, সুবহানাল্লাহ। ইব্রাহিম وفديناه بذبح عظيم. سبحان الله وبحمده. و তিনি জবাব ছিলেন তার বাচ্চা এরকম ছিলেন, তিনি জবাবে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ছিলেন, ওইভাবে তার ছেলে ইসমাইল আলী ইসলাম আত্মসমর্পণকারী ছিলেন, উভয় রাজি হয়ে গেলেন, বাচ্চা বললো কোনো অসুবিধা নেই, আতুর আমাকে জবাই করুন আল্লাহর উদ্দেশ্যে। আতুর জবাই, এখানে উদ্দেশ্য আমার ঘটনা বলার নয়, উদ্দেশ্য ইঙ্গিত দেয়া। দেখুন প্রকৃত মহব্বত কাকে বলে, বাচ্চাকে আপনি ভালোবাসেন ঠিকই আছে, কিন্তু বাচ্চা কেন, আপনার স্ত্রী কেন, সারা দুনিয়া কেন, সমস্ত সৃষ্টির থেকে আপনি বেশি ভালোবাসবেন যাকে, তিনি হলেন কে? আল্লাহ। وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ যারা আল্লাহর উপর ঈমান রাখে তারা সমস্ত সৃষ্টি থেকে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ রব্বুল আলামিন। আর যারা পীর ফকির মানে দরবেশ মানে তারা আল্লাহ থেকেও বেশি বেশি ভালোবাসে ওই তাদের পীর ফকির। আপনারা দেখতে পাচ্ছেন কি না, সত্য বললাম না মিথ্যা? দেখেন কি অবস্থা, বলছে কালামুল্লাহ থেকে অগ্রাধিকার দিতে হবে অমুককে, কারণ তুমি তার পথ ধরেছ। আমরা মুসলিম, আল্লাহর সাথে আমাদের সবার আমাদের সম্পর্ক সবচেয়ে বেশি। মুশরিকরা দেবদেবীকে বেশি ভালোবাসে, আর মুসলমান যারা তারা সবাই একমাত্র রব্বুল আলামিনকে ভালোবাসে সবার উপরে। তাই মুসলিম হওয়ার চেষ্টা করি। আচ্ছা আসেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলাকে সুসংবাদ দিচ্ছেন এবং আমাদের সকলকে, তিনটি সন্তান মারা যায় আর এদের মাধ্যমে সে সওয়াবের আশা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদের বদলে তাকে তার মাকে অথবা বাপকে আল্লাহ পাক এদের বদলে জান্নাতে প্রবেশ করাবেন। আচ্ছা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই সময় উপস্থিত ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে ছিলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার জন্য উৎসর্গ হয়ে যান, যদি দুই দুই ছেলে মারা যায় বা দুই সন্তান মারা যায় তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইজন মারা গেল এদের বদলে তারা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। অন্য রওয়ায়েতে আসছে এক প্রশ্নকারী বলেন আমি কিন্তু দ্বিতীয় প্রশ্ন একজনের ক্ষেত্রে বলিনি, যদি আমি একজনের ক্ষেত্রে বলতাম অর্থাৎ এক সন্তান মারা গেছে তবু আমার আশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যার এক সন্তান মাত্র এক সন্তান মারা যাবে আর সে আল্লাহর দরবারে আশা রাখবে আর সবর করবে, সওয়াবের আশা রাখবে, রব্বুল আলামিন এর বদলে তাকে জান্নাত দান করবে। তাহলে এই মেসেজটা শুধু আপনাদের জন্য না, সারা দুনিয়ার মুসলমানের জন্য, ঠিক না? এই মেসেজটা কার পক্ষ থেকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এরপর ইনশাআল্লাহ আরো আলোচনা আসবে, সময় হয়ে গেছে। আগামী দর্শে গুরুত্বপূর্ণ আলোচনা কিনা সবার জন্য জরুরি, আরো এ সম্পর্কে যে এর সাথে সম্পর্কিত বিদাতগুলি সম্পর্কে পরবর্তীতে আলোচনা আসছে, আপনারা নিয়মিত দর্শে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, ইলম অর্জন করার চেষ্টা করবেন, আর যা আলোচনা হয় ওগুলো পরস্পর আলোচনা করবেন, এটা আপনারও জ্ঞান বাড়বে আর আমি আলোচনা করি আমারও জ্ঞান বাড়ে, আপনাদেরও জ্ঞান বাড়বে কিনা। আল্লাহ আমাদের সকলকে তার যাবতীয় বিধান পালন করার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের নিয়ত খালিস করে দাও, আল্লাহ আমাদের অন্তরকে পাক করো, কিবির নখবত আনানিয়ত আমিত্যবুত আল্লাহ আমাদের অন্তর থেকে দূর করে দাও, হিংসা বিদ্বেষ দূর করে দাও, বরত্ব ভাব দূর করে দাও, নাম কামানোর ভাব দূর করে দাও, নাম কামানো পর্যন্ত নাম কামানো মুশকিল। আচ্ছা, যদি কোনো মানুষ ইবাদত করে নাম কামানোর উদ্দেশ্যে আল্লাহ দরবারে কবুল হবে না, এটাকে বলা হয় রিয়া, এটা হচ্ছে সুনা, এই সব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, এই মুহূর্তে দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে তুমি আমাদের মধ্যে যে আনানুয়েত আমিত্ব ভাব, আমিত্ব ভাব রয়েছে তা দূর করে দাও। আল্লাহ আমাদের সকলের অন্তর থেকে তুমি বড়ত্ব দূর করে দাও। আমাদের সকলের অন্তর থেকে তুমি হিংসা বিদ্বেষ দূর করে দাও। আল্লাহ আমাদের সকলের অন্তরকে তুমি পাক করো। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক ওয়া আমালানা মিনাল রিয়া ওয়া আলসিনাতানা মিনাল কাযিব ওয়া আয়ুনানা মিনাল খিয়ানা فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم إنا نسألك المعافاة في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلينا وأموالنا. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم استر عوراتنا وآمن روعاتنا. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. اللهم احفظنا بالإسلام قائمين، واحفظنا بالإسلام قاعدين، واحفظنا بالإسلام راقدين. اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين. اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين. اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين.